আজকে ছুটি হো, নিজের মাঝে তোমায় খোদা। আকাশ নিয়ে তাকিয়ে থাকা নিয়েছে বিদায়, মেঘাচ্ছন্ন ব্যস্ত ঢাকায়, মানুষগুলো শূন্য চোখে দুঃখ দিহায়, আকাশ পানে তাকায়। তোমার জন্য পৃথিবীতে থেমে যায় সময়, আমার দেহে রাত্রি নামায়, মিথ্যে শরীর মেশে কোলাহলে, দুঃখ ভুলে মিশে যায় মুখ শ্রমে। অনেক দূরে একলা পথে, ক্লান্ত আমি ফিরি তোমার কাছে, মুখোশ খুলে বসে রই জানলা ধরে। ফেলে আশা এ পথে দুজনেই একসাথে।